যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের একলা বলো রে কতই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে जब काली घटा छाए उरे हो रे ओ अंधेरा सच को निगल जाए जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए जब दुनिया सारी डर के आगे सर अपना झुकाए तू शोला बन जाए वो शोला बन जाए जो खुद जल के जहां रोशन कर दे अकला जलो रे जो खुद जल के जहां रोशन कर दे अकला जलो रे यदि तोर डाक सुने क्यों ना आशे तो भी अकला जलो रे